بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، قال رحمه الله: باب إتيان الصلاة بالسكينة وترك السعي. مرجع الصلاة أسبين قصان ترشة أسبين دول دول أسبين هذا هو الشيرونام. আর প্রত্যেকটি কাজই হবে প্রশান্তির সাথে, ইতমিনান, তুমাকনিনা, দ্রুত কোনো কাজ হয় না। সাধারণত দেখবেন দুনিয়ার কাজ যদি দ্রুত করতে যান তাহলে লেট হয়ে বেশি, নিয়মতান্ত্রিক দ্রুততা অসুবিধা নেই, বেশি তা হলে স্বাভাবিক গতি, একটু গতি বাড়ালে কোনো বাধা নেই। কিন্তু যে গতিটা অতিরিক্ত এটা কখনো সহি না, ড্রাইভিং অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। আপনি হাঁটেন, আপনার হাঁটারও কন্ট্রোল কন্ট্রোল নিয়মতান্ত্রিক হতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিসের জায়গায় আছে, আর চলাফেরা চলার গতি তার জায়গায় আছে। একটা কিছু হয়ে গেলে আলহামদুলিল্লাহ তকদির, কিন্তু হওয়ার আগে আমি চেষ্টা করব আমি যেন নিজেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখি, গাড়িটা নিয়ন্ত্রণে থাকে। ইতিয়ানুস সালাত বিসাকিনা ওয়া তারকুস সাঈ, সালাতে আসবে সাকিনার সাথে। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের সময় দেওয়ার সময় বললেন, লোকজন দ্রুত যাচ্ছে, যেমন আমরা ওই আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা দেখছেন, মানুষ যখন আরাফাত থেকে বোঝা যায় কি যে হয়ে গেছে, এত দ্রুত সবাই আগে আগে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আইয়ুহা নাস আস-সাকিনা আস-সাকিনা, হে লোক সকল প্রশান্তির সাথে যাও, প্রশান্তির সাথে যাও, অতিরিক্ত তাড়াহুড়া করো না। তো সালাতে যে হাদিস সামনে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসমিআ জালাবাতান, আবু কাতাদা হলেন রাদিয়াল্লাহু আনহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত করছিলাম, তখন তিনি আওয়াজ শুনলেন, মানে যেমন তাড়াহুড়া করে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, এরকম জুতোর আওয়াজ বা পায়ের আওয়াজ শোনা গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শানুকুম, তোমাদের কি হয়েছে? তারা বললেন, ইস্তাজালনা ইলা সালাত, সালাতের জন্য একটু তাড়াহুড়া করলাম। সালাত ভালো কাজ না, সন্দেহ নাই, বলছেন ইস্তাজাল না ইলা সালাত, ইস্তাজাল তাড়াহুড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআলু, এরকম করো না। ইদা আতাইতুমুস সালাহ ফালাইকুম আস-সাকিনা, যখন তোমরা সালাতে আসো তখন প্রশান্তির সাথে আসবে। فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا سَبَقَكُمْ فَأَتِمُوا, তারপরে সালাত যতটুকু পাবে পড়বে, আর যা ছুটে যায় তা পুরা করবে। অন্যান্য অন্যান্য রেওয়ায়েতে মজুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ, আর বিশেষ করে মানুষ ওই রকম ওই সময় দৌড়ে দৌড়ে আসার চেষ্টা করে, তাও ওরা করে যখন একামত হয়ে যায়। নামাজ ঘরে বসে কথা বলছে, আর নাইলে বাইরে কথা বলছে, সালাত ইকামত হয়ে গেছে, তাড়াহুড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতের ইকামত হয়ে গেলে ফালা তাতুহা তাসাউ ওয়ালাকিন ইতুহা ওয়া আনতুম তামশুন ওয়া আলাইকুমুস সাকিনাহ ওয়াল ওয়াকা, فما أدركتم فصلوا وما فاتكم فأتموا. صلاه الاقامت হয়ে গেলে তুমি দৌড়ে দৌড়ে আসবে না, বরং আসবে হেঁটে হেঁটে প্রশান্তির সাথে, গাম্ভীর্যের সাথে আসবে। তারপরে সালাতের যে অংশ পাও তা পড়বে, আর যা ছুটে যায় তা পুরা করবে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তাহলে সালাতের জন্য ইবাদত, কিন্তু যেখানে তাড়াতাড়ি করা ওই জায়গায় মজুদ হয়েছে তাড়াতাড়ি। এই জায়গায় আপনি যদি তাড়াহুড়া করে আসেন, আল্লাহ আকবার বলে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিরকম বলবেন, আলহামদু কিরকম বলবেন, ঠিক কিনা, সুবহান রাব্বিয়া আযীম কিরকম বলবেন, না এই জন্যই দেখেন যারা রাত্রে সালাত পড়েন তাহাজ্জুদের সালাত, বর্তমানে কয়জন পড়ে আল্লাহ আলাম, আমরা সৌদিতে যারা আছি কিন্তু পয়সা নিয়ে বসে আছি, তাহাজ্জুদের সালাত আল্লাহ আলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি ঘুম আছে তাহলে সালাত যেন সে পড়ে না, এ সময় আগে ঘুমাবে, কারণ ঘুমের অবস্থায় যদি সে সালাত আদায় করে দোয়া করবে, বলবে আল্লাহ মাফ করবো, কিন্তু আল্লাহ মাফ না করে উল্টা বলতে পারে, সম্ভব না অসম্ভব? এই জন্য সালাতের অবস্থায় অবশ্যই আপনাকে ঘুম দূর করতে হবে, বেশি ঘুম একটু হাঁটাহাঁটি করতে হবে, সালাতের অবস্থায় যেন ঘুম না আসে। রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীমের পরিবর্তে অন্য কিছু বলবেন, একটা কথা বলবো, অথবা সুবহান রাব্বিয়া সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিক আল্লাহুম্মা ওয়াফিলনি সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, ওগুলো না বলে আরো কিছু পড়বো। এই জন্য ঘুম দূর করতে হবে সকলকেই সালাতের অবস্থায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম আসলে সালাত পড়বে না, সেই পড়ুক, এটা কোন সময় তাহাজ্জুদের সালাত, আর তাহাজ্জুদের সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদের সালাত পড়তেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাহাজ্জুদের সালাত করতেন, কিয়ামুল লাইল, এখনো আল্লাহর নেক বান্দারা তাহাজ্জুদের সালাত পড়ে, সব তো সমান না, যতই কাজ হোক না কেন, যতই ব্যস্ততা হোক না কেন, তাহাজ্জুদের সালাত ছাড়ে না। আর আমরা যারা বেশি ব্যস্ত, ফজরের পূর্বে উঠে যদি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পড়তে পারো আলহামদুলিল্লাহ, বেশ সময় নেয় 5টা মিনিট বের করে। তবে যারা একদম পারবে না তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যেন ঘুমাবার আগে সালাত পড়ে শুয়ে পড়ে ঘুমায়, ঘুমার আগে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, এটা প্রসিদ্ধ হাদিস, তাই না? তিনটা তিনি বলেছেন, আবু হুরায়রা আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাত, আমাকে আমার খলিল মানবীয় বন্ধু তিনটি উপদেশ দিয়েছেন, أن أصوم ثلاثة أيام من كل شهر. প্রতি মাসে তিনটি সিয়াম পালন করব, আদায় করব। এটা বিশেষ করে আবু হুরায়রার জন্য এই উপদেশ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার জন্যই নবী, তাহলে আবু হুরায়রাকে উপদেশ দিলেন তো আমরা কি এর থেকে বাইরে নাকি? আমরা এর ভিতরে বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন, খাসভাবে নির্দেশ দিয়েছেন, আমাদের নির্দেশ দিলে সকলের জন্য এটা তাকিদ হয়ে বেশি, আর খাসভাবে বললে তাকিদ আছে, কিন্তু কিন্তু এরকম হয় না, এটা হলো অন্য উসুলি আলোচনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নবী, সকলের রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি, আবু হুরায়রাকে বললেন ঘুমাবার আগে বিতর পড়ো, কেন? আহলুল ইলম বলেন উনি জ্ঞান চর্চা করতেন, ইলম হাদিস মুখস্থ করতেন, এই সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস মুখস্থকারী ছিলেন, হাফেজুল হাদিস, বড় হাফেজ, উনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাকে কবুল করেছে, আমিন। আল্লাহু আকবার। আমি যে হাদিস বলেছি লাস্টে, ইদা উকিমাতিস সালাহ, আমার মনে হচ্ছে এটা আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। মানে বিভিন্ন সাহাবী বিভিন্নভাবে যেভাবে শুনেছেন, আর একই হাদিস হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বলেছেন বিভিন্ন শব্দে, তাও তো হতে পারে। রিওয়ায়াত বিল মানাও জায়েজ, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলেছেন, তাও সহিহ। একটা হলো উইতি, রাত লেট হয়ে যেত, তলাবুল ইলমের জন্য তো আপনারা কাজ করেন লেট 11-12টা, ঠিক কিনা? তাহলে ঘুমাবার আগে উইতির। তবে কেউ যদি বলে না আলহামদুলিল্লাহ আমি লাস্টে উঠতে পারি, তাহলে তার জন্য উত্তম কোনটা? লাস্টে পড়া। আরেকটা ওসিয়াত, যেটাকে আমরা চাষতে নমাজ পড়ি, প্রথম পড়া। সূর্য যখন উপরে উঠে মরু অঞ্চল গরম হয়ে পড়ে, উটের বাচ্চার পায়ের ফুলে গরম অনুভব হয়, ও যদি বসে গরম অনুভব হয়, এই সময় কি বলা হয়? বোহা। এই সময় সালাত হচ্ছে আমি আপনাদের কি বলি, আপনারা আল্লাহ থেকে বেশি বেশি রুজুকারী হতে চান না? ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াব ছিলেন, বেশি বেশি করে আল্লাহর দিকে রুজু করতেন, সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। এমনি ভাবে যারা বেশি বেশি করে আল্লাহর দিকে রুজু করে, সলাতুল আওয়াবিন, তাদের সলাত হিনা তারমুদুল ফিসাল, যখন উটের বাচ্চার শরীরে গরম অনুভব হয়, যদি মরু অঞ্চলে চলাফেরা করে গরম লাগে সহজ, ওই সময় হচ্ছে সালাত আওয়াবিন। তাহলে আমাদের দেশে মানুষের কাছে পরিচিত সালাত আওয়াবিন কোন সময়? মাগরিবের পরে। হাদিস সহিহ না, নবীর ফরমান হলো সালাত আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল, ওই সালাত উদ্দোহা 10টা 11টা, এই সময় হলো সালাত উদ্দোহা, ঠিক না? আমরা তো এখানে থাকি, আমরা দেখতে পাই উঠ, বাংলাদেশের মানুষ উঠ দেখি না জীবনে, যারা বাইরে গেছে ওরা দেখবে না, এই দেখবে কোথায়? বাংলাদেশ তো আর উঠ নাই, যদি উঠ থাকে দুই চারজনের বড় বড় শুনেছি, কোনো কোনো পীর সাহেব আমাদের আঁকড়া নাকি এরকম আছে, আছে নাকি? শুনেছি ওইটা, আল্লাহ আলম, মুমকিন ও তার নিয়ে আসে ওই জায়গায় খামার হিসেবে রাখে, এর থেকে তো আর মরু অঞ্চল তো আর নাই, এমনি তো আর ছেড়ে দিবে না। আর এখানে দেখছেন হাজার হাজার কিলোমিটার শুধু মরুই মরু, সাহারা সাহারা, ডেজার্ট ডেজার্ট, আল্লাহ আকবার। উটের বদিলত তার মোড়ায় হানো আমার উদ্দেশ্য না, তো এই নেতার মদুর ফিসা, এই হলো সালাতুল ওয়াবি। আমরা চেষ্টা করবো সালাতুল আওয়াবিন আদায় করার সুযোগ বুঝে, মানুষ কিছু কমাই করবে, এই তো এই যে ছেলেটা মক্কাকে মারা গেল সে কি মনে করছিল এরকম হবে? আমরা তো মনে করি আলহামদুলিল্লাহ এখন মজুদ, হ্যাঁ আমার বয়স ইতনি নজরাহি, একটা কথা বলো, তোমার কথা বলো কি একটি কত বাধারা দাদারি, ঠিক না? এখন অনেক সময় বাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকজনের বয়স 50, আমি আমার কথা বলছি, খামসিন বললাম মাদি শরীর অসুস্থ বললাম আলাম সাহ, তোমার বয়স 30-25 গমি কে কার লাগে যাবে কেউ জানে80 বছরের বয়স্ক আপনারা তো ছিলেন, আমি তো আপনাদের উদ্দেশ্যে বলছি থামানিন তুমি তারা বুঝো যারা এই দশ যদি পরবর্তী মানুষ বুঝবে না, তো এই জন্য বলছি আর কি যাই হোক আল্লাহ আমাদের হেফাজত করুক, ইমানের হেফাজত জরুরি, দুনিয়ার কয়দিনের জিন্দেগি একটু কিছু করার চেষ্টা করবো সবসময় ফাঁকে ফাঁকে, বেশি কিছু লাগে না, যদি আপনার ভিতরে ভিতরে এই গরজ থাকে আখরাতের গরজ আল্লাহ আপনার জন্য এই কাজটি সহজ করে দিবে, আপনার ভিতরে যেহেতু আছে সবসময় চেষ্টা করবেন একটু মানুষের মানুষের উপকার করতে, চেষ্টা করবেন নিজের উপকার করতে, প্রথম নম্বর নিজ, আমি যখন চলে যাব আমার সাথে কিছুই যাবে না আমার আমল ছাড়া, তো আমি চেষ্টা করব আমি নিজের উপকার করি, আমি যদি নিজের ক্ষতি করি আমল না করি তাহলে নিজের ক্ষতি করলাম, নিজে আগে না পরে পর আগে নিজেই বুঝি সবাই বুঝি, এই যত দোয়া দেখবেন আগে নেই তারপর ওয়ালি নেই আগে নেই তারপর অমুক সাহ আল্লাহ তাই শিখেছি রব্বানা ফির লানা তারপরে ওলি ইখওয়ানিল লাযিনা সাবাকুনা বিল ঈমান আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আনা, ঠিক না, প্রথম নিজ প্রত্যেক ক্ষেত্রে আগে নিজে খাওয়া খাবে তারপরে বাচ্চাদেরকে খাওয়াবে, নিজ মা বাপকে খাওয়াবে, এটা হলো অন্য অধ্যায়, যখন আপনি দেখবেন ওকে আগে খাওয়া দেবে আগে খাওয়াবে ওইটা আমরা বুঝি, কিন্তু আসল ভুলটা নিজ, আপনি যদি নিজে না খান তাহলে খাওয়াই করবেন কিরকম, শরীরে শক্তি আসবে কি শক্তির যোগান দিবেন কিরকম, বলবেন না শুধু সব পাঠিয়ে দিয়ে বাংলাদেশ নিজে খায় না, এরকম আমাদের দেশের লোকদের মধ্যে এটা এটা এরকম নাই, থাকলে হয়তো দুই একটা থাকতে পারে, আমার সাধারণত নাই আলহামদুলিল্লাহ কম, নিজে আগে খাবে না খেয়ে বলছে আমি কেন আসবো কামাই করার জন্য, নিজে যদি না খায় তো কই গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়াকুল ইবনু আদম মালি মালি ওহাল লাকা ইল্লা মা আকালতা ফা আবনাইতা আও লাবিসতা কিংবা সদকা করলে আর আল্লাহর দরবারে জমা রাখলে, সুবহানাল্লাহ, বলেন তো এই তিনটেরই দরকার কিনা, নিজে খাওয়াটাও সদকা, যদি এখন খাবে যদি আপনি নিয়ত খালিস হয় সদকা, নিজে কাপড় পরিধান করবেন এটাও সদকা, এটা কি আল্লাহর নির্দেশ নেই আমরা কাপড় পরিধান করবো না, কাপড় পরিধানের নির্দেশ মজুদ আল্লাহ পাক কাপড় নাজিল করেছেন আমাদের জন্য, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রীশা, আমি তোমাদের জন্য লিবাস নাযিল করেছি, তো লিবাস যদি আমরা দেখতে পাই আমরা এখন জমি উৎপন্ন হয় কিন্তু এগুলোর নিচে থেকে আসে না উপর থেকে আসে, নাযিল করেছে কি আল্লাহ উপর থেকে আসে, তাই আল্লাহ বলছেন আনজাল না, আবার কাপড় চোপড় উপরে যদি পানি বর্ষণ না হয় তাহলে হবে নাকি, আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম, লিবাস কি করবে তোমরা নিজের লজ্জা স্থান থাকবে, আর আরেকটা ওয়ারিশা সৌন্দর্য, আলহামদুলিল্লাহ শুধু আমরা লজ্জা স্থান রাখি আর আমরা সৌন্দর্য অবলম্বন করি, সবাই সুন্দর আলহামদুলিল্লাহ, যে যে অবস্থায় আছে সবাই সুন্দর, কারণ যদি কেউ নিজেকে সৌন্দর্য অবলম্বন না করতো তাহলে জুম্মার সালাতে যেত? সবাই সুন্দর কাপড় পরে মসজিদে গেছেন আলহামদুলিল্লাহ, আর আমার এখানে যারা আছে সবাই গোসলও করেছেন। বাংলাদেশি মা এরকম পাওয়া যায় না গোসল না করে যায় বলে, মাঝে মধ্যে পাওয়া যেতে পারে, বাই চান্স মুমকিন, হ্যাঁ বাই চান্স আর এক কথা। যদি হানফি মাযহাবে জুম্মার দিন গোসল করা সুন্নাহ মুআক্কাদা ওয়াজিব বলে না তারা, ঠিক না? কিন্তু আমল আমাদের দেশে বেশি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বড়াই না মাফি বড়াই, কিন্তু বাতিক যেটা দেখছি ওইটা প্রত্যেক দিন আমাদের মনে কেমনি গোসল করে, আর কোন কোন এলাকায় মা সপ্তাহে করে কিনা আল্লাহ আজকে আমরা জানি কি জানি না, ওরকম মজুদেরকে জানানো উচিত। মানে কারণ আমি যে নেই ঠিক না, কেউ কেউ আছে এরকম গেলাম মসজিদে আল্লাহ মুস্তাহান নমাজ প্রমাদ আসছে দেখতে আকাশে এমনি দেখতে কাপড় চোপড় খুব সুন্দর, এ তো দুর্গন্ধ হয়েছে বলার মতো না, এরকম আমার তো একদিন হয়েছে, মানে অন্য কিছুর গন্ধ না শরীর ঘামের গন্ধ, আচ্ছা মুখের গন্ধ থাকতে পারে, মানে মুখের গন্ধ আরেকটা ঘামের গন্ধ, মুখের গন্ধ হয়তো শারীরিক অসুস্থতা মারা যায় আছে অনেকটা, ঘামের গন্ধ গোসল করো না মজুদ কয়েকদিন আমার এরকম, আমি কি করবো নমাজ ভেঙে যাই কেন বললো ঠিক না, এরকম করে করে আর কি। আবার কেউ কেউ আছে ওই সিগারেট খেয়ে আসে, আবার সব সিগারেট সমান না, যদি আশি বিড়ি হয় কি অবস্থা হবে, আমার নাসির বিড়ি যে কি অবস্থা হবে, এরকম বিড়ি খায় আসল মসজিদ ওলা তুমি, আমি যেমন জীবনও সিগারেট খাই একটা কথা বললাম, অত কেউ কেউ আছে সিগারেট আগে খেতে ছেড়ে দিয়েছে এখন খারাপ লাগে, আচ্ছা না অনেক মুসলমান আলহামদুলিল্লাহ, আমি জামানো করি আপনাদের মধ্যে থেকে অনেক আছে হয়তো আগে সিগারেট খেতে এখন ছেড়েছে, আছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে। তো যদি কেউ এখানে থাকে সিগারেট খায় ও সিগারেট বাদ দিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন তোমরা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে যাবে না, কারণ এই অবস্থা পেঁয়াজ রসুন খেয়ে তুমি গেলে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হবে। আচ্ছা বলেন তো পেঁয়াজ রসুন খাওয়া হালাল না হারাম? হালাল, আলহামদুলিল্লাহ হালাল, এর মধ্যে সন্দেহ নেই, কিন্তু এই অবস্থায় তুমি যাবে না মসজিদে, পেঁয়াজের একটা গন্ধ আছে। তো যে জিনিসটি হালাল আমি আর বলবো না, দলি হালাল স্পষ্ট আলহামদুলিল্লাহ হালাল, কিন্তু মুখে দুর্গন্ধ হয়, এই অবস্থায় তুমি মসজিদে যাবে নিষেধ করে যাবো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিগারেটের ব্যবহারে কথা, যা তত্ত্ববিদ মুহাক্কিক উলামায়ে কিরাম ওরা বলেছেন সিগারেট খাওয়া হারাম, শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া হারাম, ইবনে বাজ ফতোয়া হারাম, আর আমরা যারা সুন্নিয়া আমরাও মনে করি হারাম, কথা বুঝতে পেরেছেন? এবার যারা বলে মকরু, মকরু জানিস তুমি মকরু, কে বলছেন মকরু, তো মকরু কিরকম হয়, আবার মকরু নিয়ে মসজিদে মসজিদে গেলে মুশকিল মুশকিল করবে, মানুষ তোমার কাছে বসে নমাজ আদায় করতে পারছে না। যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিয়েছেন, সালাতুদ দুহা, আর এটি হলো সালাতুল কি বলেন আওয়াবিন, সালাতুল আওয়াবিন উল্টা চাষের নমাজ, সালাতুদ দুহা আওয়াবিনের পরে নমাজ না, হাদিস সহিহ না দাঈফ, আপনি এখানেই থাকেন, সালাত নওয়াবি চাষের নমাজ, কাজ করছো ডিউটি করছো দেখছো অনেক সময় ফাঁক পাওয়া যায়, যদি ফাঁক না পাওয়া সময় না পাওয়া অসুবিধা নেই, তোমার নিয়ত যদি থাকে আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনে মনে ছিল যদি ফাঁক পেয়ে যাই খালি তিন মিনিট চার মিনিট দু রাকাত নামাজ পড়ে দেবে। আচ্ছা অনেক সময় আছে আপনার ডিউটি নাস্তার টাইম দেয় না, নাস্তার টাইম দেয় যেমন 15 মিনিট 20 মিনিট, একটা কথা বললাম অনেক আছে 15 মিনিট তুমি 5 মিনিট বাড়িয়ে দিয়ে যেত 10 মিনিট নাস্তা করবে, যদি মনে থাকে আল্লাহ তৌফিক দিবে, তোমার মনে যেহেতু আছে তুমি চেষ্টা করছো, আর চেষ্টা নাই কিরকম হবে, 1 ঘন্টা বেয়া নাই সময়, অনেকে আছে আস্তাগফিরুল্লাহ আলাজিম মাগরিবের সালাত এই জায়গায় মার্কেটে আযান আল্লাহু আকবার আর ও দোকান বন্ধ করে দূরে চলে যায়, মুসলমান মানে কাফেরদের কথা তো বলতে না, এই মুসলিম ওখানে গিয়ে কি করে, কোনো কাজ নাই, হয়তো টেলিফোন আনো, মোবাইল আনো, আর বিশ আমার বিশ প্রতিদিন দুই রেকাত সালাত আর ঘুমাবার আগে উইতির, আমি এই বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো একামত হয়ে গেলে মানুষ দ্রুত গতিতে আসবে না, প্রশান্তির সাথে আসবে। আপনি যদি তাকবীরাতুল ইহরাম পাওয়ার আগ্রহ রাখেন তাহলে আগে আসবেন, চেষ্টা করলে উপায় হয়। আর বিশেষ করে সৌদিতে এখানে তো এরকম মানুষ আছে যারা ব্যস্ত, আমি আপনাদেরকে বলেছি আমাদের সৈফুল আলহামদুলিল্লাহ কত মাস কয়েক মাস আগে এখন নতুন জিজ্ঞেস করি ইনশাআল্লাহ মিস হয়, এটা সকলের জন্য, আমাদের সকলের জন্য শিখ করি রোডের ক্লিনার বলে দিয়া। আমি তো বলছি হয়তো হয়তো ড্রাইভার আনাইল ফর্মুল না সাধারণ ক্লিন, ওই ওইটা ওই যে তার ট্রলি আছে এই কি বলে আরবি ওইটা ওইটা দেখা দেয়, ওটা দেখা দিয়ে কাজ করে। সে বলেছে উস্তাদ আমার ছয় মাস যাবৎ প্রথম তাকবীর মিস হয়, সুবহানাল্লাহ, মানে ইমাম সাহেবের সাথে জামাতের সাথে সালাত আদায় করে জামাতের সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার শুরু তাকবীরুল ইহরাম আমরা যদি চেষ্টা করি আমাদেরকে হবে না। আপনি বলবেন আমি ড্রাইভার ড্রাইভার, তুমি যদি তোমার মনে থাকে আল্লাহ তোমাকে ড্রাইভিং করো অবস্থা তাকবীরাতুল ইহরাম তুমি যেন পাও পেতে পারো তার জন্য আল্লাহ তৌফিক দান করবে। কতরূপ এরকম আছে কিনা বাংলাদেশে, আমি তো এরকম দেখেছি রিক্সা আলেম বললেন সব প্রশাসনের সব লোক খারাপ নয়, কিছু লোক ভালো আছে, আছে কিনা আলহামদুলিল্লাহ মজুদ হ্যাঁ, এখানকার সব খারাপ সবার মধ্যে ভুল ত্রুটি মজুদ সন্দেহ নাই, খাতা কুচুরি সবারই আছে, আমাদের আল্লাহ পাক আমাদের পথ করে দিয়েছেন এইসব নেক আমল করবো আর গুনাহ খাতা মাফ হবে। যে হোক আলোচনা চলছিল ইতিয়ানু সালাত ইসাকিনা ওয়া তারকুস সাই, সালাতে আসলে প্রশান্তির সাথে দৌড়ে দৌড়ে আসবে না, তাড়াহুড়া করে নাই, একটি রিওয়ায়াত আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আজালাতু মিনাশ শাইতান, দ্রুত গতিতে মানে সবাই প্রতিযোগিতা করে করে এগিয়ে যাও, কিন্তু সালাতের সময় তার মানে কি তুমি চেষ্টা করে আগে হয়ে যাওয়া দৌড়ে দৌড়ে যাওয়া না, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু কোরআনের আয়াত পড়লে হবে না, অবশ্যই তাফসীর লাগবে, আর তাফসীরের প্রধান মাধ্যম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। ওয়া আমি যে কোরআনের তাফসীরে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় নম্বর কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমাদের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো কোরআনের শিক্ষক আদি আসবে আর এসেছে আল্লাহু আকবার স্বয়ং রব্বি যে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'থ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক মুমিনদের উপর এত বড় ইহসান করেছেন, কত বড় ইহসান! মান্নাল্লাহু আলাল মুমিনিন, ওই বড় ইহসান করেছেন কি? ইযা বা'থ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তিনি তাদেরই মধ্যে তাদেরই থেকে একজন রসুল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি বলেছেন? তাদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন। কথা বুঝলেন? তাহলে ওই মানুষও না অন্য কিছু, কত দলিল আছে? একটা দুইটা দলিল নিজেই জানে মানুষ, জানা মানুষ, তবু আর কি না, শুধু নুনু নিয়ে ঘুরে। إذ بعث فيهم رسولا من أنفسهم إبراهيم عليه السلام كي دعا করেছেন, কাবা নির্মাণ করছেন, আর রবের কাছে আবেদন করেছেন, ربنا وابعث فيهم رسولا منهم, سبحان الله, হে রব তাদের মধ্যে তাদেরই মধ্যে থেকে একজন রসুল প্রেরণ করো, রসুল পাঠাও, يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. شو هذا؟ أو يتلو عليهم آياتي صح؟ ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم صح؟ آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. চারটি কথা ওই আয়াত হইল, লা ইলাহা ইল্লাল্লাহ, উনি কি করেন? তিনি কোরআন পড়ে শোনান, তিলাওয়াত, তাহলে বুঝা গেল শুধু পড়লে হবে না, পড়াতে হবে, আরেকজনকে শোনাতে হবে, ইয়াতলু আলাইহিম, তিনি তাদেরকে পড়ে শোনান। আমাদেরকে যে আল্লাহ পাক তৌফিক দিয়েছে কোরআন শিখার এবং শিখানো, এটা আল্লাহর কত বড় নেয়ামত, আলহামদুলিল্লাহ। শুধু সবসময় শুধু পয়সা চক্কর দিয়ে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এর চেয়ে বড় নেয়ামত আর কি? আল্লাহ তোমাকে কোরআন পড়ার এবং আবার পড়াবার তৌফিক দিয়েছেন। কেউ পিছনে থাকবেন না, আগে হওয়ার চেষ্টা করুন। শুধু ইয়া দুনিয়া আয়া দুনিয়া কিছুই নাই, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম, ঠিক না? তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কোরআন শিখে আরেকজনকে শিখায়। এই কোরআনের সাথে সম্পর্ক থাকতে বেশি আমাদের সকলকে, যাদের মনে করেন দুর্বলতা আছে, সেন্টারে এসে পড়ো, শিখো, যে সহ আলহামদুলিল্লাহ আরেকজনকে শিখা। আর বেশিরভাগ মানুষের পড়া দুর্বল, যারা মাদ্রাসা পড়েছে ওইটা আরেক কথা, এতে শুনতে পড়া খুব কম। যেই মনে করবে আমার মধ্যে কোরআনের দুর্বলতা আছে, তোমার কম্পিউটার ট্রেনিং বাদ দিয়ে আল্লাহর কালামের ট্রেনিং গ্রহণ কর, এই কালাম তোমার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতী ইয়াউমাল কিয়ামতি শাফিআন লি আসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কাল কিয়ামতের দিন তার সাথীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কম্পিউটারের কথা আসছে নাকি? কম্পিউটার কোনো অসুবিধা নেই দুনিয়া দাঁড়ি, তো মানা করেনি, কিন্তু যা যে জিনিসের যার গুরুত্ব দেওয়া বেশি উচিত ছিল ওইটা কোনটা? কিন্তু আমরা অন্য থেকে দূরে থেকে অন্যদিকে, আল্লাহ আমাদের হেফাজত করুন। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইযাক্কিহিম, আর তাদেরকে পাক করেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মন পাক হওয়ার মতো যা কিছু আছে সব কিছুই বলে দিয়েছেন, ঠিক না? কিরকম মন পাক হবে, কিরকম শরীর পাক হবে, কিরকম আমাদের আত্মশুদ্ধি হবে, কিরকম আমাদের মান পাক হবে, কিরকম আত্মীয় স্বজনের হক ইত্যাদি সব কিছু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তাহলে আবার পীরের প্রয়োজন আছে? কথা বুঝতে পারছেন? আত্মশুদ্ধি লাভের যত তরিকা আছে সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। ওই জাকি শিক্ষা দিয়েছেন, এটা হলো আত্মসিদ্ধি লাভের প্রধান পথ, অন্য কোন পথ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পথ ছাড়া যত তরিকা আছে সব পথ না হক, এক পথ হক কিছু নেই। আমি দেখলাম তো এক মসজিদে কিছু আর কি জানি পড়াবো, এরকম জিকির করছে আর কি, জানি না কিরকম কি বলছে আমার জানি না, বাইক থেকে বেরিয়ে শুনে যায়। তিনি কি করেন? কিতাব শিক্ষা দেন আর হিকমত শিক্ষা দেন। মাশাআল্লাহ, তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করবো সব ক্ষেত্রে। দেখবেন ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়া, নিয়মতান্ত্রিক প্রশান্তির সাথে যাবেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তাহলে করতে নাই। আর এই হাদিসকে সামনে রেখে অনেক আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমাদের গুনাহের জন্য আল্লাহ পাক মাফ করেন, ভুল ত্রুটি যেন আল্লাহ পাক মাফ করেন, আমাদের মনকে যেন আল্লাহ পাক ফ্রেশ করে দেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা হজে যাওয়ার ইরাদা করেছেন এই বছর তাদের সকলকে হজ্জে মবরুর নসিব করো। আল্লাহ আমাদেরকে শামিল করি, আল্লাহ আমাদের সকলের নিয়ত খালিস করো, আল্লাহ আমাদের সকলকে বারবার হজ্জে আদায় করার তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে নিয়ে বলো।